খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না বড় সাসার গরু সুইটে কদুর জাইলে খাইলো খাইলো সাসা আইসে খালি খালি সাসি রে কেন মাইলো মাইলো আরে সময় থাকতে বাড়ির কেউ তো সহি দেখলো না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না কষ্ট করে কুষ্টার বোঝা হাটে নিয়ে গেল বেস্তি না পাইলো সাসা কুষ্টা ফিরে আইলো আইলো আরে দেরি করে যাওয়ার জন্য সদাই হলো না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না বিয়ানের কাম সাসায় আমার করে ভাইটেল বেলা বেলা হর হামেশা সেই জন্যই খায় সাসি জানের ঠেলা ঠেলা হায়রে সাসির কপালে আল্লাহ সুখ যে দিল না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না।